السلام عليكم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. মহান আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন, এ কথা আমরা আলোচনা করছিলাম। যেহেতু আল্লাহ অনেক জায়গাতেই মুমিনদের জন্য বলেছেন ওয়া ইয়াকিমুনা সালাহ, আর অনেক জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাহ, আকিমিস সালাহ, তার মানে নামাজ কায়েম করো। আর এই কথা আপনারা শুনেছেন যে নামাজ কায়েম করা আর নামাজ পড়া কিন্তু এক নয়। নামাজ পড়ে মানুষে, কিন্তু সব মানুষের নামাজ কায়েম হয় না। এই কথাই আমরা আলোচনা করছিলাম এবং বারবার আমরা সেই কথাই শুনে আসছি। নামাজ কিভাবে কায়েম হবে, সেই প্রচেষ্টায় আমরা আলোচনা শুরু করেছিলাম এবং এখন চলছে যে নামাজ কায়েম যখন করবেন, নামাজ কায়েম করার প্রচেষ্টা করলে নামাজের মধ্যে প্রাণ আনতে হবে। নামাজের মধ্যে প্রাণ না আনলে নামাজ কায়েম হবে না। মানুষের মধ্যে যদি প্রাণ না থাকে মানুষ পড়ে থাকে, মানুষের মধ্যে প্রাণ থাকলে মানুষ উঠতে পারে। আপনার নামাজ যেন ওই রকম পড়ে থাকা নিষ্প্রাণ কোন জিনিস না হয়, বরং তাতে প্রাণবন্ত সজীব নামাজ হয় তার চেষ্টা আপনাকে রাখতে হবে। তার জন্য নামাজের ভিতর আপনি আপনার আত্মা ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করুন, কারণ আপনার আত্মা আপনার মন সবসময় বাইরে যেতে চাইবে। যে মানুষের মন সবসময় ব্যস্ত থাকে, সবসময় সুখে মত্ত থাকে কিংবা দুঃখে মত্ত থাকে বা ব্যস্ত থাকে, তার মন সবসময় সেই দিকে যেতে চাইবে। আপনি আপনার মনটাকে ধরে নিয়ে নামাজের মধ্যে আবদ্ধ রাখুন। আর এ কথা আপনারা জানেন, প্রথমেই নামাজে দাঁড়িয়ে কি করতে হয়, কি বলতে হয়, প্রথমেই নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলতে হয়। এটার নাম কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানে কি? হারাম করার তাকবীর। কি হারাম করার তাকবীর? দুনিয়ার সমস্ত কাজ কর্ম চিন্তা কথাবার্তা ইত্যাদি সব হারাম করে আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হন। সুতরাং হারাম করার এই তাকবীর দিয়ে আপনি সমস্ত কিছুকে হারাম করে দেন এবং ভুলে যান। আর শয়তান আপনার পিছনে আসবে, আপনার পিছনে এসে আপনাকে ভ্রষ্ট করবে, আপনার নামাজটাকে নষ্ট করার চেষ্টা করবে। নামাজ নষ্ট করতে পারলে তার লাভ, তাই না? শয়তানের লাভ সেখানেই, যদি আপনার নামাজটা নষ্ট করতে পারে শয়তানের লাভ। এই জন্য সে লড়াই করবে আপনার সঙ্গে, আপনার মনটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি মন বসালেও শয়তান কিন্তু আপনার পিছন ছাড়ে না। তাই অনেক ভুলে যাওয়ার কথা নামাজের মধ্যে মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইজা নুদিয়া বিসসালাতি আদবারাশ শয়তান ওয়ালাহু দুরাত। যখন নামাজের আজান হয় তখন শয়তান পালায়, শুধু পালায় না, পারতে পারতে পালায়। আল্লাহ আকবার যেমনি শুনবে, আল্লাহর নাম শুনে তার কি হয়, ভিতরে এমন ভয় সৃষ্টি হয় যে সে পারতে পারতে পালায়। হাত্তা লা ইয়াসমা আত-তাযিন, এতদূর পালায় যেখানে সে আজান আর শুনতে পায় না। তারপর ফাইদা কুদিয়া নিদা, যখন আজান শেষ হয়ে যায় আকবালা হাত্তা ইদা সুউয়া বিসসালাত, তারপর যখন আবার ইকামত হয় তখন আবার পালায়। একামাত শেষ হয়ে গেলে আবার চলে আসে কার কাছে? নামাজের কাছে। নামাজের কাছে এসে হাত্তা ইখতারা বাইনাল মারই ওয়া নাফসিহি, নামাজের মনের ভিতরে নানা রকম কুমন্ত্রণা ওয়াসওয়াসা সৃষ্টি করে। তারপরে সে বলে উযকুর কাজা উযকুর কাজা, এটা স্মরণ করো ওটা স্মরণ করো। লিমা লাম ইয়াকুন ইয়াযকুর হাত্তা ইযাল্লার রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, যে জিনিস তার মনে ছিল না সেই জিনিসটাকেও শয়তান মনে করিয়ে দেয়। ভালো জিনিস আপনার মনে পড়ছিল না, নামাজের ভিতরে মনে পড়ে, এটা আপনার উপকার হয়, তাই না? কিন্তু উপকারের মাঝে আর শয়তান আপনার কত বড় ক্ষতি করে আপনি বুঝতে পারেন না। শয়তান মানুষের উপকার করে কিন্তু ক্ষতি করে। শয়তান মানুষের দুশ্মন, দুশ্মন কোনদিন আপনার উপকার করবেন না। কোন দুশ্মন যদি আপনার উপকার করছে তাহলে জানবেন সে কোন ক্ষতি, এর থেকে বড় ক্ষতি করছে। দুশ্মন কোনদিন মানুষের উপকার করতে পারে না। সুতরাং শয়তান এইরকমই, এইভাবেই শয়তানের সঙ্গে লড়াই করতে হবে। উসমান বিন আবুল আস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাশ শয়তানা কাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি, শয়তান আমার মাঝে এবং আমার নামাজের মাঝে অন্তরাল সৃষ্টি করে, নানা বাধা সৃষ্টি করে, তারপরে আমার কিরাতেও ভুল করে দেয়, কেরাত পড়ছি, কেরাত পড়তে পড়তে ভুল হয়ে যায়, এখন আমি কি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকা শাইতানুন ইউকালু লাহু খিনজাব, এই হচ্ছে শয়তান, যে শয়তানের নাম হচ্ছে খিনজাব, এই শয়তানের নাম খিনজাব, ফাইজা আহসাসতাহু ফাতাউয়াদ বিল্লাহি মিনহু, সুতরাং যখন তুমি তোমার মনের ভিতরে এই শ্রেণীর কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, দুনিয়ার কোন চিন্তা, কোন কুচিন্তা আপনার মনের ভিতরে আসবে, তখন তুমি কি করো? তাওবাত বিল্লাহি মিনহু, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, পড়ো, আল্লাহর কাছে পানাহ চাও, ওয়াতফুল আন ইয়াসারিকা সালাসান, আর বাঁ দিকে হালকা করে তিনবার থুতু মেরে নাও। সাহাবী বলছেন, ফাআলতু যালিকা ফাআযহাবাল্লাহু ফাআযহাবাহুল্লাহু আন্নি, আমি এই আমল করতে লাগলাম, আল্লাহ তাআলা আমার মধ্য থেকে শয়তানি ওয়াসওয়াসা দূর করে দিলেন। সুতরাং নামাজে দাঁড়িয়ে আপনার দৃষ্টিকে ঠিক সিজদার জায়গায় নিবদ্ধ রাখুন, নামাজ পড়ছেন, নামাজ পড়ার সময়ে দাঁড়াবেন, আপনার দৃষ্টি চোখ খুলে রাখা নামাজ পড়া ভালো না বন্ধ করে নামাজ পড়া ভালো? খুলে রাখা, খুলে রেখে সুন্নত হলো খুলে রেখে নামাজ পড়বেন, আর বন্ধ করে নামাজ পড়া সুন্নত নয়। কিন্তু যদি সামনে এমন কোন জিনিস থাকে যাতে আপনার কি হয় ডিস্টার্ব হয়, অথবা কেরাত যদি চোখ বন্ধ করে পড়েন তাহলে ভুলবেন না, চোখ খুলে পড়লে পরে এদিক সেদিক তাকালে বুঝতেই পারছেন হ্যাঁ আপনার কেরাতে ভুল হবে, তখন যদি চোখ বন্ধ করে পড়েন তাহলে সমস্যা নেই, ক্ষতি হবে না। কিন্তু সুন্নত হলো চোখ খুলে নামাজ পড়বেন, চোখ খুলে নামাজ পড়বেন, চোখের দৃষ্টিটা কোথায় থাকবে? ঠিক সিজদার জায়গায়, যেখানে আপনার কপালটা গিয়ে মাটিতে ঠেকবে সেই জায়গাতে আপনার দৃষ্টিকে নিবদ্ধ রাখবেন তাশাহুদে, আর যখন তাশাহুদে বসবেন তখন, যখন রুকুতে যাবেন তখন কোথায় থাকবে? হ্যাঁ না, রুকুতে যখন যাবেন তখন আপনার দৃষ্টি কোথায় থাকবে? সিজদার জায়গাতে, আর সিজদায় যখন যাবেন তখন তো দৃষ্টি ওইখানেই থাকবে, সিজদা থেকে যখন উঠে বসবেন তখন আপনার দৃষ্টি কোথায় থাকবে? সিজদার জায়গাতে, তারপরে যখন তাশাহুদের জন্য বসবেন তখন আপনার দৃষ্টি কোথায় থাকবে? এই আঙুলের দিকে, এই আঙুলের দিকে থাকবে, আর আঙুলটা আপনি এইভাবে রাখতে হয় তাই না, আঙুলটা এইভাবে রাখতে হয় এইভাবে, আর না হয় এইভাবে, সমস্ত আঙুল বন্ধ করে অথবা এইভাবে গোলাকার বানিয়ে মধ্যমা এবং বৃদ্ধা আঙুলের মধ্যে গোলাকার বানিয়ে এইভাবে রাখতে হয়, এইভাবে খাড়া ভাবে। তারপর যখনই দোয়া আসে, দোয়ার সময় কি বলতে হয়? এইভাবে হালকা করে তুলতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, রাব্বানা যালামনা আনফুসানা, এইভাবে আঙুল একটু একটু হালকা করে হিলাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, হিলিয়ে দোয়া করতেন, আর এই যে ইশারা করে থাকা এটা কিসের দিকে ইশারা? তাওহীদ, আল্লাহ এক, সেই দিকে ইশারা। সুতরাং তাশাহুদে আপনার দৃষ্টি থাকবে এই আঙুলের উপর, এতে আপনার মন সজাগ ও সতর্ক থাকবে। আর এ ব্যাপারে হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দৃষ্টি রাখতেন এবং হিলিয়ে দোয়া করতেন। আচ্ছা, আর এই আঙুল যখন হিলানো হয় বলা হয়েছে যে শয়তানের জন্য এটা লোহার দণ্ড, লোহার দান্ডা থেকেও বেশি আঘাত, আঘাতময়, মানে তাকে আঘাত লাগে, এইভাবে হিলালে আঘাত লাগে, আর এটা করলে মানুষ নামাজের মধ্যে বেশি মন রাখতে পারে। হ্যাঁ, আর খবরদার উপর দিকে নজর তুলবেন না, উপর দিকে তাকাবেন না, ওপরে মসজিদে বিভিন্ন ডেকোর, হ্যাঁ ওই যে লাইট, লাইটের দিকে তাকাবেন না, নতুন ভাবে এসেছেন লাইট লাগানো আছে, তারপরে ওই যে আপনার মাইক্রোফোন আছে ওটার দিকে তাকাবেন, তা কিন্তু চলবে না, উপর দিকে তাকাবেন না। কারণ উপর দিকে তাকালে অনেক মসজিদে দেখবেন লেখা আছে এখানে সামনে ওই কি বলে আপনার মেহরাবের উপরে লেখা আছে ও আন্নাল মাসাজিদ লিল্লাহি কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা অন্য কোন কোরআনের আয়াত, এটা লেখা নেই কিছু, কিন্তু অনেক মসজিদে লেখা আছে। তো আপনি নামাজ পড়তে পড়তে উপর দিকে তাকালেন, কিংবা সামনে ঘড়ি আছে সে ঘড়ির দিকে তাকিয়ে আছেন, কিংবা কোন লেখা আছে সেই লেখার দিকে তাকিয়ে আছেন, না খবরদার না, উপর দিকে নজর তুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে আকাশের দিকে দৃষ্টি করতে, দৃষ্টি তাকাতে বা দৃষ্টি ফেলতে নিষেধ করেছেন, দৃষ্টি তুলতে নিষেধ করেছেন। মা বালু আকওয়ামিন ইয়ারফাউনা আবসারহুম ইলা সামাই ফি সালাতিহিম লায়ান্তাহুন্না আন যালিক আও লা তুখতাফান্না আবসারহুম, লোকেরা কি লোকেদের কি হয়েছে যে উপর দিকে আকাশের দিকে মুখ তোলে, তারা ফিরে আসুক, বিরত হোক, না হয় তাদের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হবে। যদি উপর দিকে না তাকানো, উপর দিকে তাকানো বন্ধ না করে, তাহলে আল্লাহ তাআলা হয়তো তাদের দৃষ্টি ছিনিয়ে নেবেন, কানা করে দেবেন, অন্ধ করে দেবেন। সুতরাং এ ব্যাপারে সতর্ক হওয়া দরকার। তারপর এদিক সেদিক তাকাবেন না, হয়তো ডাইনে কেউ আসছে, বাঁয়ে কেউ আসছে, এদিকে কেউ যাচ্ছে, ওদিকে কেউ যাচ্ছে, বিশেষ করে হারামে, হারামে যখন নামাজ পড়েন তখন অবস্থাটা কি হয়, সেখানে ভিড় ভাড় সবসময়, তো হয়তো ডাইনে কেউ যাচ্ছে, বাঁয়ে কেউ যাচ্ছে, এ রং দেখছেন, ও রং দেখছেন, তখন এদিকে হয় ঘুরে তাকাচ্ছেন, না হয় আর চোখে চোরা চাহনিতেও তাকানো যাবে না, তাই না? আর চোখে এভাবে দেখছেন, তার মানেই হচ্ছে দৃষ্টির সাথে আপনার মনটা চুরি হচ্ছে। খবরদার, আর চোখেও আপনি এদিক ওদিক দেখবেন না, কারণ এই দৃষ্টি আকর্ষণ ও চুরি করা শয়তানের কাজ। আপনার দৃষ্টিকে আকর্ষণ করে কে? শয়তান পাশ থেকে আকর্ষণ করে আপনার নামাজটাকে চুরি করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইলতিফাতি আও ইলতিফাতির রাজুল ফি সালাত আও ফি সালাতে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে লোকেরা চোরা চাহনিতে এদিক সেদিক করে বাঁকা চাহনিতে দেখে, এটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া ইখতিলাসুন ইখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ। এটা হচ্ছে ইখতিলাস। ইখতিলাস মানে চুরি করা, গোপনে চুরি করা, যে বান্দার নামাজ থেকে শয়তান কি করে, চুরি করে নেয়। বান্দার এদিক ওদিক চেহারা ফিরিয়ে দিলে আল্লাহ তার আর সেই নামাজের প্রতি ভ্রুক্ষেপ করেন না। আপনি জানেন, যতক্ষণ আপনি একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে নামাজে মন রাখবেন, ততক্ষণ আল্লাহ আপনার নামাজে আগ্রহ রাখবেন। যখনই আপনার মন সরে যাবে, আপনার চোখ এদিক সেদিক যাবে, তার মানে কি নামাজে মন নেই, তাই না? দেখবেন ছাত্ররা, এই ছাত্ররা কি আপনারাই সামনে বসে আছেন, আমার কথা যাকে শুনতে ভালো লাগবে না, সে কখনো ঘা চুলকাবে, কখনো মাথা চুলকাবে, কখনো মোবাইল নিয়ে খেলা করবে, কখনো নাক খুঁটবে, কখনো এদিক তাকাবে, কখনো ওদিক তাকাবে, ভাববে কখন শেষ করে, কখন শেষ করে, হয় না? হয় না এরকম? ছাত্ররা স্কুলে টিচার পড়িয়ে যাচ্ছে, আর ছেলে কেউ লিখছে, কেউ এদিক করছে, কেউ খোঁচাখুচি করছে, এরকম হয়। তার মানে কি? ওস্তাদ বুঝতে পারেন যে এর আমার কথার দিকে মন নেই। আর যখন আমি বুঝবো যে আপনি আমার কথা শুনছেন না, আপনার কথা ভালো লাগছে না, তখন আমি কি করব? আমার মনেও বিরক্তি সৃষ্টি হবে, আমিও তখন এদিক সেদিক বলে পার করব, যদি পার করার ব্যাপারটা। আল্লাহ তাআলার ব্যাপার আলাদা। আল্লাহ তাআলা যখন দেখবেন যে আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আপনার একাগ্রতা শেষ হয়ে গেছে, আপনি অন্যদিকে চেহারা ফেরাচ্ছেন, অন্যদিকে মুখ ফেরাচ্ছেন, অন্যদিকে দৃষ্টি ফেরাচ্ছেন, অন্যদিকে মন দৌড়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলাও খালাস। এখানে হাদিসে কিন্তু আছে, লা ইয়াযালুল লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলা আল আবদি ওয়া হুয়া ফি সালাতিহি মা লাম ইলতাফিত ফাইযালতাফাতা ইনসারাফা আনহু। তার মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার নামাজের প্রতি বিশেষ আগ্রহী হন, যতক্ষণ সে তার নামাজে এদিক ওদিক না তাকায়, বান্দার এদিক ওদিক চেহারা ফিরিয়ে দিলে আল্লাহ তাআলা আর সে নামাজের প্রতি ভ্রুক্ষেপ করেন না। কি নামাজ পড়ছে? নামাজের, যে নামাজের প্রাণ নেই সে নামাজ নিয়ে আল্লাহ তাআলা খুশ হন না, সন্তুষ্ট হন না। আপনি নামাজে দাঁড়াবার আগে আপনার সম্মুখ হতে সেই সমস্ত জিনিসকে দূরে সরিয়ে দেন যা আপনার নজর কেড়ে নেবে, মনোযোগ ছিনিয়ে নেবে, খেয়াল আকর্ষণ করবে, একাগ্রতা নষ্ট করবে বলে আশঙ্কা করেন। আপনার সামনে যা কিছু আছে সম্ভব হলে সেগুলোকে সরিয়ে দেন। এখন মসজিদে যদি নকশা করা থাকে সেটা তো সরাতে পারেন না, কিন্তু যদি বাসায় পড়েন কিংবা মসজিদে যদি সরানো সম্ভব হয় তাহলে আপনি সরিয়ে দেন। যেমন সামনে হয়তো কোনো পর্দা আছে, যে পর্দায় ছবি আছে, সামনে কোনো ছবি টাঙানো আছে, সেগুলো নামাজের সময় আপনার কি হবে? ডিস্টার্ব হবে। সুতরাং সেগুলোকে সরিয়ে দেন, যাতে আপনার দৃষ্টিটা ওইদিকে গিয়ে আপনার নামাজটা নষ্ট না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু লা ইয়ামবাগি ইয়াকুনা ফিল বাইতি শাইউন ইলহিল মুসাল্লিন। ঘরের মধ্যে এমন কোন জিনিস থাকা উচিত নয় যে জিনিস মুসল্লিদেরকে কি করে, উদাসীন করে তোলে। নামাজ পড়ছেন, আপনার রুমের মধ্যে হয়তো টিভি আছে, টিভি চালানো অবস্থায়, রেডিও চালানো অবস্থায় আপনি যদি নামাজ পড়ছেন আর টিভিতে কথা শুনছেন, হবে নামাজ ঠিক মতো? আপনারা মসজিদে দেখেছেন, মসজিদে যখন বক্তৃতা হয় লোকেরা সুন্নত পড়ে, সেই সুন্নতটা ঠিক মতো হয়? ওই বক্তৃতার দিকে কান যায়। এই জন্য এমন কোন জিনিস সামনে থাকা উচিত নয় যে জিনিস আপনাকে নামাজ থেকে আপনার মনটাকে ফিরিয়ে নেয়। সামনে যে কোনো পর্দা থাক, পর্দা আপনি সরিয়ে নেবেন। নকশাদার কাপড় পরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, কাপড়, নিজের কাপড়, যেটা নকশা করা ছিল, সেই নকশাদার কাপড় পরলে নামাজ পড়লেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার সেই দিকে তাকিয়ে বললেন, তারপরে নামাজ শেষ হলে বলি ইযহাবু বি খামিসাতি হাজিহি ইলা আবি জাহাম, আবু জাহামের কাছে আমার এটা নিয়ে যাও, এটা আমার এটা চলবে না, ওয়াতুনি বি আমবাজানিয়া, একটা সাধারণ কাপড় নিয়ে নিয়ে এসো, সেটা আমি পরব, যেহেতু এটা আমার নামাজে ডিস্টার্ব করছিল, আমাকে নামাজ থেকে উদাসীন করে ফেলেছিল, সুতরাং এটা সরিয়ে নিয়ে যাও। বোঝা গেল যে এমন কোন কাপড় পরে নামাজ পড়া যাবে না যাতে ছবি আছে। দেশে দেখবেন অনেক মস্তানদা পেছনে কত রকম প্লেয়ারের কত রকম ছবি, হিরোইনের ছবি, হিরোর ছবি, কোথাও পাখির ছবি, কোথাও বিভিন্ন রকম ইংরেজি লেখা থাকে, আবার জামা কাপড়ে ইংরেজি এমন লেখা থাকে যেগুলো অনেক খারাপ, যেগুলো মানুষ বোঝে না। যেমন ছোট ছোট বাচ্চাদের কাপড়ে লেখা আছে বেবি ফর সেল, তার মানে কি বেবি ফর সেল, মানে মানে বাচ্চাটা বিক্রয়ের জন্য, কেউ বোঝে না, ইংরেজি বোঝে না, খারাপ কথা লেখা থাকে, অনেক সময়ে খারাপ কথা লেখা থাকে, আর সেই কাপড় পরে নামাজ পড়ে নিজে ডিস্টার্ব হয়, আর পেছনে যে দাঁড়ায় তারও ডিস্টার্ব হয়। এই জন্য কাপড়ে ছবিযুক্ত বা নকশাযুক্ত কোন জিনিস নামাজে নিয়ে আসা ঠিক না, মানে ছবিযুক্ত কাপড় পরে নামাজ পড়া ঠিক না, যাতে আপনারাও ডিস্টার্ব হয় এবং পেছনের লোকেও ডিস্টার্ব হয়। আনাস রাদিয়াল্লাহু বলছেন, কেরামুল আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পর্দা ছিল, সেই পর্দা তিনি দেওয়ালে টাঙ্গিয়ে রেখেছিলেন, কিন্তু তাতে ছবি ছিল, ছবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তি আন্না কেরামা কি হাজা, তোমার এই পর্দা সরিয়ে নাও, তোমার এই পর্দা সরিয়ে নাও, ফাইন্নাহু লা তাযালু তাসাউইরুহু তারুদু ফি সালাতি, কারণ এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আমার নামাজে ডিস্টার্ব করছিল, সুতরাং এ সরিয়ে দাও। বোঝা গেল কি নামাজে আপনার যে যে কোনো জিনিস ডিস্টার্ব করবে সেই জিনিস আপনি সরিয়ে দেবেন। একবার দেশে গেলাম, দেশে গিয়ে সৌদি আরব থেকে একজন মুসাল্লা নিয়ে গেছে, মাদানী সাহেব, মুসাল্লা বিছিয়ে হুজুরকে নামাজ পড়তে দিয়েছেন, দেশের ইমাম সে তো কোনোদিন সৌদি আরব দেখেওনি, এত চকচকে মুসাল্লাটা, তিনি মুসাল্লাটাকে উল্টে দিয়ে নামাজ পড়ছেন। তো ইনি বলছেন, কেন আমরা সৌদি আরবে নামাজ পড়ি আপনি পড়বেন না কেন? বলছে, ভাই আমার এটা ডিস্টার্ব হচ্ছে, আমি এই জন্যই পড়ছি না। আর সৌদি আরবে দেখছেন আমাদের নকশাওয়ালা মুসাল্লা, দেখছেন কেমন সুন্দর এই যে মুসাল্লা, এই যে বিছানো আছে, এত সুন্দর করে বিছানো আছে, যেগুলো যদি কোনো নতুন লোক আসে তো প্রথমে ফুলগুলো তাকিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে, এতো এতো মোটামুটি ভালোই আছে, কিন্তু জামে মসজিদে দেখেছেন কি সুন্দর, হ্যাঁ সুন্দর করে ফুল করা আছে, আর মসজিদে নববীতে দেখেছেন ওপরে কি সুন্দর ফুল করা আছে দেখেছেন। এখন যদি প্রথম কেউ আসে নামাজ পড়তে, সেদিকে ওপরের দিকে তাকিয়ে থাকে, তার নামাজের অবস্থা কি হবে? এই জন্য যদি কেউ তার নামাজে ডিস্টার্ব বোধ করে তাহলে ওই শ্রেণীর মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়বে না। আমি গেলাম, আমাকে বলছে কি জায়েজ নয়, ফতোয়া দেন, আমার ফতোয়া তো এইটাই যে সামনে যে যার ডিস্টার্ব হবে, যে জিনিস ডিস্টার্ব করবে সেই জিনিস সামনে রেখে নামাজ পড়া ঠিক না, ওনার ডিস্টার্ব হচ্ছে উনি উল্টিয়ে বিছিয়ে নামাজ পড়ছেন, সমস্যা নেই, তোমার হয় না, তুমি আমনা, তুমি তুমি সৌদি আরবে থাকো তোমার ডিস্টার্ব হয় না, সুতরাং তুমি বিছিয়ে নামাজ পড়ো, কিন্তু যার ডিস্টার্ব হবে তাকে সরিয়ে পড়তে হবে। নামাজের পূর্বে আপনি আপনার প্রস্রাব পায়খানার কাজ সেরে নিন, নামাজে দাঁড়াবার আগে যদি পেশাবের চাপ থাকে, পায়খানার চাপ থাকে, তাহলে সেরে নিয়ে তারপরে উজু করে আপনি নামাজে আসুন, নচেত চাপ নিয়ে দাঁড়ালে পরে বুঝতেই পাচ্ছেন এতে নামাজে মন বসবে না, কারণ ওই দিকেই আপনার মন পড়ে থাকবে। আর অনেকেই উজু করতে বকিলি করে, তাই না, আসরের সময় উজু করে, ঠান্ডার দিনে বিশেষ করে আসরের সময় উজু করে এসা পর্যন্ত চালায়, কেন মাঝখানে ঠান্ডা পানিতে উজু করতে হবে, কষ্ট হবে, এই টিপে টিপে টিপে টিপে ধরে একদম এসা পর্যন্ত চালায়, কিন্তু এসার নামাজে যখন পড়ে তখন তার অবস্থা খারাপ, তাই না, অবস্থা খারাপ হয়। এই জন্য হাদিসে আছে যে তোমরা যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পেশাব পায়খানা থেকে মুক্ত হয়ে মনকে ফ্রি করে নামাজ পড়তেছে, না হয় তোমার ওই চাপের দিকেই মন পড়ে থাকবে, নামাজটা সারাক্ষণ তোমার ওই চাপের দিকে থাকবে যে কখন শেষ হবে, গিয়ে আমি পেশাব পায়খানা করব, এতে তাড়াহুড়ো করে নামাজ শেষ করতে হয়, নামাজে অন্য মনস্কতা আছে। অনুরূপ যদি পেটে খিদে থাকে, পেটে খিদে থাকে আর খাবার রেডি থাকে, তাহলে আগে নামাজ পড়বেন না আগে খাবার খাবেন? আগে খাবার খাবেন কেন, যেহেতু খাবার আপনার রেডি আছে, সেখানে যদি পোলাও হয় আর যদি সুগন্ধ আসতে থাকে নাকে আর পেটে খিদে থাকে, আল্লাহ আকবার, কখন নামাজ শেষ করব কখন খাবো, কখন নামাজ শেষ করব কখন খাবো, এই তো নামাজটাই আপনার নষ্ট করে ফেলবে। এই জন্য আগে বাবা তুমি এক কাজ করো, তুমি আগে খাও, হাবদাও বিলা আসা, আগে খাও তারপর নামাজ পড়তে যাও। হুজুর যদি জামাত ছুটে যায় তবুও তবুও আপনার জন্য ওজর, যে আপনি আগে খাবেন তারপরে মসজিদে যাবেন, তাতেও যদি জামাত ছুটে যায় তো আপনার গুনাহ হবে না। নামাজ যেহেতু আপনার খিদেটাকে আগে মিটিয়ে নেন, চাহিদা যখন আগে নামাজের তুলনায় খাবারের দিকে থাকবে তখন নামাজে মন বসবে না। সুতরাং চাহিদাটা মিটিয়ে নাও, খাবারের চাহিদা খিদের চাহিদা মিটিয়ে নিয়ে তারপরে নামাজে যাও, যাতে নামাজে মন বসে এবং নামাজটাকে ঠিক মতো পড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা বিহাদরাতি তাআম ওয়ালা ওয়া হুয়া ইউদাফিউল আখবাসান। খাবার সামনে রেডি হয়ে গেলে খসানো খাবার, আমাদের বাঙালিতে বাংলাতে বলে যে কি বলে, কাঁচা কাপড় আর বাড়া ভাত ছেড়ে যেতে হয় না, কাঁচা কাপড় আর বাড়া ভাত, বাড়া ভাত মানে খসানো ভাত আর কি, হ্যাঁ খেয়ে নিতে হয়, এটা রাখতে হয় না। সুতরাং খসানো যদি হয়ে যায়, আপনি বাড়িতে এলেন, আপনার স্ত্রী বলছে গো ভাত খেয়ে নাও, ওদিকে আজান হয়ে গেছে, বলছে এখন ভাত দিয়ে দিলে আজান হয়ে গেছে, বলছে খেয়ে নাও না ঠান্ডা হয়ে যাবে। এখন দিল যখন সামনে এলো, এদিকে আপনার চাহিদা হচ্ছে খেতেও হবে, তখন আগে আপনি নামাজ পড়ে আসবেন, নামাজটা পড়ে আসি, নামাজ পড়তে ঠান্ডা হয়ে যাবে, তো নামাজ পড়তে গেলে আপনার মন ওইদিকে পড়ে থাকবে। সুতরাং আপনি কি করুন, আগে খেয়ে নেন। খাওয়ার পর অবশ্য আপনার স্ত্রীর উচিত ঠিক এই সময়ে খাবার না খসানো না দেওয়া, খেয়াল করা যে জামাতের নামাজ পড়তে যাবে লোকটা, এখন খাবারটা দেবো না, সে যখন চাইবে বা সে যখন আসবে নামাজ পড়ে তখন দেবো। অনেকে করে, কোন কারণবশত যদি করেই ফেলে তাহলে আপনি আগে খাবেন তারপরে আপনি মসজিদে যাবেন। আর ঠিক ওইভাবে প্রসাব পায়খানা লাগলেও একই অবস্থা। নামাজ কায়েম করতে হলে এমন কোন ভারী জিনিস সঙ্গে নিয়ে নামাজে দাঁড়াবেন না যাতে নামাজের বদলে ওই ভারের দিকেই আপনার মন পড়ে থাকে। ভারী জিনিস আপনার মোটা কম্বল কিংবা কিছু গায়ে নিয়ে শীতের সময় ওই ভারীতে বারে বারে সব সময় আপনি ওইটা নিয়েই পড়ে আছেন, যদি এরকম হয় তারপর দেখবেন যুদ্ধের ময়দানে যুদ্ধের অস্ত্র নিয়ে অনেকেই নামাজ পড়ে, তাতে কি হয়, মনোযোগিতা ওই ভারীর দিকে ভারের দিকেই থাকে। অতএব সেই দিকে খেয়াল রেখে আপনাকে ভারী জিনিস নিয়ে নামাজ পড়া ঠিক না। এমন কোন স্থানে বা লিবাসে নামাজ পড়তে শুরু করবেন না যার দুর্গন্ধ আপনাকে অতিষ্ঠ করে তোলে। এমন লিবাস পরেছেন, গানামে কাজ করেছেন, গানামে কাজ করার পরে আপনি নিজেই সেই গন্ধ পাচ্ছেন, ঠিক আছে কিনা দেখবেন। যারা মাছের দোকানে কাজ করে, তারা মাছের দোকানে কাজ করে ওই লিবাসে যদি আসে গোটা মসজিদটা কি গন্ধ হয়, বুঝতে পেরেছেন তো? তো নিজের ক্ষতি হবে, প্লাস আপনার সাথী মুসল্লিদের গন্ধ লাগবে, আর আল্লাহর ফেরেশতাও কষ্ট পাবেন। সুতরাং দুর্গন্ধময় কোন লিবাস নিয়ে নামাজ পড়বেন না, কিংবা এমন জায়গায় নামাজ পড়বেন না যেখানে দুর্গন্ধ সবসময় উহ করতে হয়। যদি উহ উহ করতে হয়, নামাজের মধ্যে আপনি হয়তো উহ উহ করতে পারলেন না, কিন্তু মনটা আপনার উহ উহ করছে, মনটা আপনার মনের ভিতরে উহ উহ দুর্গন্ধ লাগলেই তখন আপনার নামাজটা কি হবে, নামাজের ক্ষতি হবে, নামাজে ডিস্টার্ব হবে। সুতরাং ভালো জায়গায় নামাজ যদি একান্তই করতে হয়, সেখান ছাড়া কোনো জায়গায় নেই, আপনি তখন কি করবেন, তখন তো কোনো উপায় নেই। কিন্তু উপায় থাকতে আপনাকে ভালো জায়গাতে গিয়ে নামাজ পড়তে হবে। এমন টাইট ফিট লিবাস পরে নামাজ পড়বেন না যাতে ওঠা বসা কষ্ট হয়। টাইট ফিট প্যান্ট পরে আছেন, নামাজ পড়ছেন, উঠতে কষ্ট হচ্ছে, বসতেও কষ্ট হচ্ছে। মেয়েরা অনেকে একদম পাতলা, যে কি বলে সেলোয়ার, পাতলা টাইট চিকন সেলোয়ার পরে থাকে, দিয়ে ওঠা বসাতে কষ্ট হয়। এমন যদি হয় তাহলে নামাজে ওইদিকেই এই কথা ফট করে সদ হলো। তারপরে আপনার গল্প বলেছিলাম ঈদের দিনে যে তিন বন্ধুতে নামাজ পড়তে গেছে, যে তারপরে প্যান্ট টাইট করে প্যান্ট সেলাই করেছে। প্রথম বন্ধু বলছে দর্জিকে বললাম প্যান্টটা হালকা করে সেলাই করতে, এত টাইট করে দিয়েছে, পট করে একটা সুতো কেটে গেছে, তখন এই কথা বলছে। দ্বিতীয় বন্ধু বলছে এই নামাজ পড়তে পড়তে কথা বলতে হয় না। তখন তৃতীয় বন্ধু বলছে এই তুই তো বললি কার নামাজ হলো কার নামাজ হলো না, তিনজনেরই নামাজ বাতিল হয়ে গেল। তো টাইট ফিট প্যান্ট শার্ট বা যাই হোক পরে আপনার বুঝতেই পাচ্ছেন, তাছাড়া টাইট ফিট পড়লে পরে মানে টাইট টাইট পরেন তো অনেক সময় দেখবেন সেজদা করতে গিয়ে প্যান্টটা নিচে নেমে গেছে আর শার্টটা বা টি শার্টটা উপরে উঠে গেছে, দিয়ে মাঝখানে একটা জায়গা বেরিয়ে যায়, তাই না? এই জায়গাটা যে জায়গাটা ঢাকা ওয়াজিব নামাজের মধ্যে, ঢাকা নামাজের মধ্যে এবং বাইরেও, নাভির নিচের অংশ থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ওয়াজিব কি না? এখন আপনার ওয়াজিব ছুটে গেল, ওয়াজিব ছুটে গেলে নামাজ থাকবে না থাকবে না, নামাজ বাতিল হয়ে যাবে। সুতরাং টাইট ফিট পরে আপনি খবরদার নামাজ পড়বেন না, ধীরে ধারা লিবাস পরে আপনি নামাজে দাঁড়ালে আপনার নামাজে মন বসবে। বেপর্দা মহিলারা যখন নামাজ পড়ে, পর্দা করে না কিন্তু নামাজ পড়ে, পর্দা ফরজ না গরজ, পর্দা ফরজ নামাজও ফরজ, তবে হ্যাঁ পর্দাটা নামাজের মতো নয়। নামাজ পড়ছে সে মহিলা নামাজি কিন্তু পর্দা করে না, এবারে নামাজ পড়ার সময়ে তাকে কি করতে হয়, গায়ে কাপড় দিয়ে বা ওই রকম ঢাকা দিয়ে নামাজ পড়তে হয়, শুধু শাড়ি পরে নামাজ হবে? শুধু শাড়ি পরে আপনার পেট পিঠ বেরিয়ে যাবে, হাতের বাজু বেরিয়ে যাবে, নামাজ হবে না, চুল বেরিয়ে নামাজ হবে না। এই জন্য শাড়ির উপরে, সালোয়ার কামিজের উপরে বা ম্যাক্সির উপরে কি করতে হবে, ঢালাও চাদর নিয়ে নামাজ পড়তে হবে, যাতে শরীরের কোনো অংশ নামাজ পড়তে পড়তে বেরিয়ে না যায়। আর যদি বেরিয়ে যায় তাহলে নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য অনেক মহিলা আছে বেশ ঢেকে ঢুকে নামাজ পড়ে, কিন্তু সে পর্দা বিবি নয়। আর পর্দা বিবি যখন নয় তখন ওই পর্দা ওইটুকু সময়ে তিন চার মিনিট কি পাঁচ মিনিট পর্দা করে থাকতে তাকে প্রচন্ড গরম লাগে। দেখবেন অনেক মেয়ে যদি বোরকাউনি মেয়ে দেখে তো বলবে, বাবারে তুমি এটা কি করে পড়ে আছো, গরমের দিনে আমাকে গরম লাগছে। ওকে ও পড়ে আছে আর ওকে গরম লাগে কেন? তার অভ্যেস নেই বলি, অভ্যেস না থাকলে ওকে গরম লাগে। তাকে বলুন যে কুলনার জাহান্নামা অসহ্য হাররা, জাহান্নামের আগুন হচ্ছে বেশি গরম। পর্দা না করে জাহান্নামে যেতে হবে, তো জাহান্নামের আগুন তুমি সইবে কি করে? এখন যদি দুনিয়ার গরম সইতে না পারো তাহলে আখেরাতে জাহান্নামের আগুন কি করে সইবে? সুতরাং মহিলাদের উচিত নামাজি হওয়ার সাথে সাথে পর্দানসীন হওয়া, নামাজি হওয়ার সাথে সাথে পর্দানসীন হওয়া। পর্দানসীন হতে না শিখলে, আপনার বাড়িতে থাকলে পরে সেখানে বা স্বামীর আত্মীয় স্বজনরা আছে যাদেরকে আপনার শরীর আপনি দেখেন, আপনার মাথার চুল আপনি দেখান, নামাজের সময় ঢাকেন, এটা কোন দিন, কোন শরিয়াত? সুতরাং নামাজি হওয়ার সাথে সাথে আপনাকে পর্দানসীন হওয়া উচিত, যাতে করে আপনি গরমের অভ্যস্ত হন। আর নামাজ পড়তে গিয়ে যখন চাদর গায়ে নেবেন কিংবা বোরকা ধরনের কিছু নেবেন, যাতে গরম না লাগে আর নামাজ পড়তে মন ছটফটকে না করে। মহিলাদেরকে বলবো তখন স্বাভাবিকভাবে তাদেরকে গরম লাগে, এতে নামাজে মন বসে না, এবং যত তাড়াতাড়ি শেষ করে চাদর খুলতে পায় সেই চেষ্টা করে তারা যেন তা না করে। সুতরাং নামাজি হওয়ার সাথে সাথে হে মহিলা আপনি পর্দানসীন হন, হতে চেষ্টা করুন। যেমন উজু করার পর মেকআপ করলে যাতে আবার নামাজের আগে উজু ভেঙে গিয়ে পুনরায় উজুতে তা নষ্ট হয়ে না যায়, তার জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করা এবং মাথার চুল বেঁধে বা চুলে ফুল গুঁজে নামাজ পড়তে পড়তে চুলের ও ফুলের পারিপাট্য নষ্ট হওয়ার আশঙ্কায় বারবার অন্যার প্রতি খেয়াল করাও নামাজের অমনোযোগিতার কারণ। এখন মহিলা নামাজ পড়ছে, ফুল গাঁথা আছে, দেশে তো ফুল ফিতে অনেক রকম বাঁধে, এই ফুলটা যাতে নষ্ট না হয়, চুলের বান্ধনী আছে, চুলের বান্ধনটা যাতে নষ্ট না হয় তার জন্য অন্যটাকে হালকা, যেমন আমাদের এখানকার দেশের অন্না, এদেশের এটা কি করতে হয়, খেয়াল করতে হয় ভাঁজটা যেন মাঝখানে থাকে, এটা যেন সাইডে না হয়ে যায়, এরকম নানা খেয়াল করতে হয়। যেন উঠে তারপর এরকম ওইরকম, কেউ ঘড়ি নিয়ে খেলা করে, কেউ যারা মাস্তান ছেলে যাদের চুল ভালো আছে নামাজ পড়তে গিয়ে সিজদায় চুলটা কি হয়ে যায়, একটু এলোমেলো হয়ে গেলে সিজদা থেকে উঠেই তখন চুলটাকে নামাজের ভিতরে সোজা করতে লাগে, তো এতে কি হয়, নামাজের ডিস্টার্ব হয়, নামাজের ক্ষতি হয়, এটা যেন না করতে হয়। অমনোযোগিতা যদি অমনোযোগিতা আসে নামাজে সেরকম কোনো কাজ করা চলবে না। পরনে এমন ওড়না কাপড় শাল চাদর বা শাড়ি হতে হবে যেন নামাজের অবস্থায় তা বারবার পড়ে না যায়, নচেত সোজা করতে করতেই নামাজ শেষ হয়ে যাবে। অথচ নামাজে মন থাকার পরিবর্তে মন থাকবে কোথায়, কাপড়ের দিকে। পক্ষান্তরে যদি মহিলাদের মাথা বুক পেট অথবা হাত বা পায়ের রলা থেকে কাপড় সরে যায় তাহলে নামাজই মূলে নষ্ট হয়ে যাবে। সুতরাং বিশেষ করে মহিলাদের জন্য এ বিষয়ে সতর্কতা জরুরি, যেন শরীরে কাপড় ঠিক মতো রেখে নামাজ পড়া হয়, কোন ঢিলে কাপড় রেখে নামাজ পড়বেন না। এমন কাপড় পরে আছেন যে কাপড়ের বোতাম হচ্ছে হালকা, এবারে অনেক সময় যেকোনো শীতের থেকে উঠলে না হালকা আপনার পড়ে যাচ্ছে, তখন আবার তুলে নেই হবে, তো এইভাবে আপনার নামাজের কি হবে, ডিস্টার্ব হবে। কোন লটকে রাখা কাজ বন্ধ করে নামাজ পড়বেন না। কোন লটকে রাখা কাজ, যেমন চুলোর উপর হাঁড়ি রেখে নামাজ পড়ছেন আর আপনার মন কোথায় পড়ে আছে, হাঁড়ির দিকে, যে ভাত হয়ে গেল না কি, ভাতটা উল্টে যাচ্ছে না কি, পড়ে যাচ্ছে না কি, দুধটা পড়ে গরম নিচে পড়ে যাচ্ছে কিনা, এই দিকে আপনার মনটা থাকবে, মনটা সবসময় ওই দিকে লেগে থাকবে, তখন আপনার নামাজটা ঠিক মতো হবে না। এই অবস্থায় নামাজে মন না থেকে মন থাকবে ওই চুলোর হাঁড়ির উপরে, পাছে উল্টে না যায়, পাছে পুড়ে না যায়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং লটকে রাখা কোনো কাজ রেখে আপনি নামাজ পড়বেন না, কাজ শেষ করে আপনি নামাজ পড়ুন। সম্ভব হলে এমন স্থানে নামাজ পড়ুন যেখানে খুব গরম আপনাকে অতিষ্ঠ করবে না, খুব গরম লাগবে না এবং খুব শীতও লাগবে না। সেটা সম্ভব যদি আপনার বাড়িতে এসি থাকে তবেই, যেমন মাশাআল্লাহ আমরা এসিতে বসে এখানে কি করছি, এখানে কথা শুনছি, এখানে না ঠান্ডা লাগবে আর না গরম লাগবে, ঠান্ডা লাগলে গরম এসি চালিয়ে দেন আর গরম লাগলে ঠান্ডা এসি চালিয়ে দেন, সুতরাং এখানে সম্ভব। কিন্তু যেখানে সম্ভব নয় সেখানে আপনি কি করবেন, বাধ্য হয়ে পড়তে হবে। কিন্তু বেশি গরম বা বেশি শীতের সময় যখন আপনি নামাজ পড়বেন তখন কি হবে, এটা খেয়াল রাখতে হবে, যাতে করে ওই গরমের জন্য বা ঠান্ডার জন্য আপনার নামাজটাই নষ্ট না হয়ে যায়। অনুরূপ যে স্থানে হই হুল্লোড় বেশি হয় চেঁচামেচি বা গন্ডগোল বেশি হয়, ছেলেরা খেলা করছে, আপনি সেখানে নামাজ পড়েন না, অন্য রুমে গিয়ে নামাজ পড়েন। যদি এখানেই নামাজ পড়তে বাধ্য হন সেটা আলাদা, কিন্তু হই হুল্লোড় যেখানে চিল্লাচিল্লি, যেখানে যেখানে রেডিও বন্ধ করা যায় না, যেখানে টিভি বন্ধ করা যায় না, সেখানে আপনি নামাজ পড়বেন না। কারণ আপনার কান থাকবে ওই রেডিওর দিকে, টিভির দিকে, ছেলেদের চেঁচামেচির দিকে। কেউ পড়াশোনা করছে, ছেলেরা আমাদের দেশে ছেলেরা চিল্লিয়ে চিল্লিয়ে পড়া করে, তাই না? চিল্লিয়ে পড়ে, কেউ মুখস্থ করছে, কেউ কোরআন পড়ছে, সেখানে আপনি এইভাবে নামাজ পড়বেন না। হাদিসে আছে যে তোমরা কোরআন জোরে জোরে পড়বে না, মসজিদে এলে কোরআন জোরে জোরে পড়তে হয় না, হয় না, পড়তে হয় না। কেন? কারণ নাম কোরআন পড়তে গিয়ে অপরে ডিস্টার্ব হয়, সে অন্য কিছু পড়ছে, তার ডিস্টার্ব হবে। এই জন্য আছে হাদিসে আছে ওয়ালা ইয়াজহারু বাদুকুম আলা বাদিন আল কোরআন, যেন এক অপরের সাথে কোরআন জোরে জোরে না পড়ে, কোরআন গুনগুন করে নিজে মনে মনে পড়তে হবে, যাতে করে অপরের ডিস্টার্ব না হয়। তো এমন ডিস্টার্ব, এমন জায়গাতে আপনি নামাজ পড়বেন না যাতে করে যেখানে ডিস্টার্ব, যেখানে ছেলে চিৎকার হচ্ছে। আপনার সামনে কোনো ঘুমন্ত ব্যক্তি থাকলে কিংবা এমন লোক যে সামনে কথা বলছে, সেখানে নামাজ পড়বেন না। ঘুমন্ত ব্যক্তি থাকলে মানে ঘুমন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা শুয়ে থাকতেন, তো সমস্যা কি? সমস্যা হলো যদি কোনো বাচ্চা ছেলে কিংবা এমন লোক যে ঘুমের ঘোরে আপনি নামাজ পড়ছেন, যে জায়গায় সেজদা দেবেন, আপনি সেজদা দিয়ে আছেন আর আপনি পাঁচ ফিরতে গিয়ে পাটাকে আপনার ঘাড়ে চাপিয়ে দেবেন, তাহলে অবস্থাটা কি হবে? এরকম হতে পারে না, পারে না। এই জন্য ঘুমন্ত ব্যক্তি হয়তোবা সে পাঁচ ফিরতে গেল, আপনার তার কাপড় সরে গেল আর আপনি নামাজ পড়ছেন, তার কাপড় সরে গেলে বুঝতেই পারছেন আপনার ডিস্টার্ব হবে। তো এই জন্য ঘুমন্ত ব্যক্তি পিছনে নামাজ পড়বেন না। আর এমন লোক যে কথা বলছে, মোবাইলে কথা বলছে, টেলিফোনে কথা বলছে কিংবা দুই বন্ধুতে কথা বলছে, তার পিছনেও নামাজ পড়বেন না, কারণ তাতে ডিস্টার্ব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাল্লু খালফান নাঈমি ওয়ালাল মুতাহাদ্দিস, যে ঘুমন্ত ব্যক্তি তার পেছনে নামাজ পড়বে না এবং যে কথা বলছে তার পেছনে নামাজ পড়বে না। নামাজের সময় ঘুম এলে যথাসম্ভব তা দূর করে নামাজ পড়ুন, নচেত মন যে আপনাকে ফাঁকি দেবে তা বলাই বাহুল্য। যেহেতু ঘুম যখন চলে আসে তখন ফরজ নামাজ হলে তো উপায় নেই, পড়তেই হবে। কিন্তু তাহাজ্জুদ নামাজে, বিশেষ করে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছেন, ঘুম আসছে, পড়তে কেরাত পড়ছে না, ঘুম চলে আসছে, এই অবস্থাতে আপনি খবরদার নামাজ পড়বেন না, কারণ নেশা। ওই যে আগে বলেছিলাম যে নেশা অবস্থায় নামাজ পড়া যাবে না, তো আপনি ঘুম অবস্থায় ঘুমে কি বলছেন তাই বুঝতে পারছেন না, সুতরাং আপনি কি করেন, নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে নেন, তারপরে আপনি নামাজ পড়তে শুরু করুন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আসা আহাদুকুম ফিস সালাত ফালিয়ারকুদ হাত্তা ইয়াযহাবা আনহুন নাওম, যখন তোমাদের কেউ নামাজ পড়তে গিয়ে ধুল আসবে তখন সে যেন শুয়ে যায় যতক্ষণ পর্যন্ত না তার ঘুম দূর হয়ে যায়। ফাইন্না আহাদাকুম ইযা সাল্লা ওয়া হুয়া নাইসুন লাআল্লাহু ইযহাবু ইস্তাগফির ফায়াসুব্বু নাফসা, কারণ ঢুলতে ঢুলতে নামাজ পড়লে সে হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে নিজেকেই গালি দিয়ে বসবে। দাদা বলতে গিয়ে কি বলবে, গাধা, তাহলে দাদা রাগ হবে না? হবে না। দাদা বলতে গিয়ে গাধা বলবে, ঘুমের ঘোরে এটা ক্ষতি হবে, এই জন্য ঘুমটাকে দূর করে নাও। তিনি বলছেন, এই যা না আসাহাদুকুম ফি সালাত ফালিয়ানাম হাত্তা ইয়ালামা মা ইয়াকরা, যখন নামাজ পড়তে পড়তে তোমাদের কারো ঢুল আসে সে যেন ঘুমিয়ে যায়, নচেত এমন হতে পারে যাতে করে সে নামাজে যা পড়ছে তা বুঝতে পারে, আর ঘুম ঢুল এলে পরে সে নামাজে কি বলছে তাই খেয়াল থাকবে না। আর এই থেকে এখান থেকে বুঝতে পারছেন যে নামাজে যা পড়ছেন, নামাজে যা বলছেন তা বোঝা, বুঝে বলা জরুরি। বারবার বলা হচ্ছে যে নামাজে যা বলছেন মোটামুটি তার অর্থ জেনে নেবেন, আর জেনে নামাজ পড়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং মুমিনের কাজ, যাতে করে আপনি আল্লাহর সঙ্গে যা বলছেন তা বুঝতে পারেন। আর অবশ্যই এমন ঘুম ঘুমাবেন না যাতে করে ফজরের নামাজটাই চলে যায়। ওই যে বললেন না আল্লাহ রাসূল যে তাহাজ্জুদ পড়তে উঠেছে ঘুম আসছে, তো ঘুমিয়ে নাও, দিয়ে ঘুমিয়ে নিতে গেলেন, তারপরে আল্লাহ রাসূলের হাদিস মানতে গিয়ে আর একটা হাদিস কি হলো, ফজরের নামাজটাই গুল হয়ে গেল, এমন হতে হবে না। অনেক মানুষ আছে যারা রাত জাগে তারপরে ফজরের নামাজটা আর নষ্ট করেন, ভাবে একদম উঠবো ফজরের নামাজ পড়তে যাব, তারপরে এসে শোবো আর ঘুম হবে না, সাতটার সময় আবার উঠতে হবে, ডিউটি আছে, তার মানে ফজরের নামাজটাই দে, আল্লাহর হকটা যাক সমস্যা নেই, কিন্তু আমার হক বজায় থাকে, আমার ঘুমটা হোক, এমন লোক আছে না? নেই তো এইরকম যেন না হয়। আল্লাহর বান্দা হতে গিয়ে তাহাজ্জুদ পড়তে গিয়ে জাগলেন, তারপরে ফজরের নামাজটাই গুল করে দিলেন, সারা সারা রাত জলসা শুনলেন, ফজরের নামাজটাই গুল করে দিলেন, সারা সারা রাত শবে বরাতের নামাজ পড়লেন, ফজরের নামাজটাই গুল করে দিলেন, হ্যাঁ সারা সারা রাত জিকির করলেন, সারা সারা রাত তেলাওয়াত করলেন, সবে কি বলে এটাকে আপনার সবের কোরআন পড়লেন, ওটাকে কি বলে, যেটা না যেটা রাতে সারা রাত কোরআন পড়া হয়, সবিনা পাঠ, সবিনা পাঠ করলেন সারা রাত, সবিনা পাঠ করার তারপরে ফজরের নামাজে ঘুমিয়ে গেলেন, ফজরের নামাজটা জামাতে পড়তে পারলেন না, তাহলে কি হলো? এটা কি হলো? এটা সে তাই হলো যে আপনি আপনার যে জায়গা ঢাকা দরকার লুঙ্গি খুলে মাথায় নিলেন, তাই না? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানালেন, যে ঢাকা যে জায়গায় ঢাকা জরুরি সেই জায়গাটা খুলে নিয়ে মাথায় রাখলেন, ফজর নষ্ট করে ফরজ নষ্ট করে আপনার সুন্নত পালন করা, এটা তো সমস্যা। সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনি নামাজ পড়ছেন তার জন্য নিজে নিজে গর্বিত না হয়ে আল্লাহর নিকট কৃতজ্ঞ হন। আপনি নামাজ পড়ছেন তার জন্য গর্বিত হবেন না, গর্বিত হওয়া যায় আল্লাহর তৌফিকে আপনি নামাজ পড়ছেন, তো আল্লাহর তৌফিকে নামাজ পড়লে আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন, আপনি বিনম্র হবেন। এ নয় যে আমি নামাজ পড়ছি বলে আমি মুসল্লি বলে সমাজে আপনার নাম আছে ঠিকই, কিন্তু তার মানে আপনার মনে গর্ব তৈরি হবে এটা নয়। কারণ সে তৌফিক আপনি লাভ করেছেন কার, এত বড় ইবাদত পালনে সক্ষম হয়েছেন কার তৌফিকে? আল্লাহর তৌফিকে। ইমান ইবাদত প্রভৃতি এক একটা অমূল্য ধন, এক একটা বিশেষ অনুগ্রহ, যা বান্দা আর বান্দার যাবতীয় ধন সম্পদ যত রকমের নিয়ামত আছে আল্লাহ তাআলা দান। আল্লাহ তাআলা বলছেন ওমা বিকুম মিন নিয়মাতিন ফামিন আল্লাহ, তোমাদের কাছে যে যত নিয়ামত আছে আল্লাহর পক্ষ থেকে, সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আপনি নামাজ পড়তে পেরেছেন সেই নামাজ হচ্ছে একটা নিয়ামত, সেটাও আল্লাহর পক্ষ থেকে, সেটাও আল্লাহর পক্ষ থেকে। যখন আমরা এই জন্যই যখন আমরা আজান শুনি মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমরা কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন ভাই তুমি তো ডাকছো মসজিদের দিকে এসো, নামাজের দিকে এসো, আর পরিত্রাণ বা সাফল্যের দিকে এসো, কিন্তু জানো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া আমাদের নড়াচড়ার ক্ষমতা নেই, আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজ করার ক্ষমতা নেই, আল্লাহর তৌফিক ছাড়া পাপ কাজ ত্যাগ করারও ক্ষমতা নেই। সুতরাং আল্লাহর তৌফিক, নামাজ যে পড়তে পেরেছেন এটা কার তৌফিক? আল্লাহর তৌফিক। তাতে গর্ব করা উচিত না, তাতে গর্ব না করে আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ হন যে আল্লাহ আল্লাহ ঠিক আছে, আল্লাহ নামাজ তুমি আমাকে পড়ার তৌফিক দান করেছ, সুতরাং তুমি আলহামদুলিল্লাহ তোমার কারণে আমি নামাজ পড়তে পেরেছি, এটা আমার তোমার জন্যই আমি সৌভাগ্যবান হয়েছি, অতএব তোমারই শুকরিয়া তোমারই সকল প্রশংসা। আপনি আল্লাহর বন্দিগি ও দাসত্ব করেছেন, আল্লাহর বন্দিগি ও দাসত্ব করেছেন, এই দাসত্ব আপনার ঠিক মতো হচ্ছে কিনা তা আপনি জানেন না, সুতরাং আপনি নিজের ত্রুটি অবহেলা স্বীকার করে মনকে ইবাদত কবুল না হওয়ার আশঙ্কা ও ভীতি দ্বারা পরিপূর্ণ রাখুন। মনে মনে ভয় করুন যে হয়তো আমার নামাজ কবুল হবে না, নাকি নামাজ যখন পড়লাম আল্লাহ করিম খালাস আমার সব কবুল হয়ে গেছে এবং জান্নাত যাব, এরকম আশা আছে নাকি? আশা করতে হবে, কিন্তু একদম নিশ্চিন্ত হওয়া যাবে না, ভয় রাখতে হবে মনের ভিতরে হয়তো আমার নামাজ কবুল হলো না, তাই না? হয়তো আমার নামাজ কবুল হলো না, আমি দান করছি হয়তো আমার দান কবুল হলো না, আমি হজ করছি হয়তো আমার হজ কবুল হলো না, আমি রোজা রাখছি হয়তো আমার রোজা কবুল হলো না, কিন্তু আশা রাখতে হবে যে আল্লাহ কবুল করবেন, কিন্তু নিশ্চিত হওয়া যাবে না যে আমার খালাস আমার সব কবুল হয়ে গেছে, না, এটা অবশ্য অহংকারের ভিতরে চলে এলো। সুতরাং আশা রাখতে হবে। মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, আর যারা তাদের প্রতিপালকের দিকে ফিরে যাবে এই বিশ্বাসে তাদের যা দান করার তা ভয় ভয় মনে দান করে, ভয় ভয় মনে দান করে কবুল হবে না হবে না, তেমনি নামাজও ভয় ভয় মনে পড়তে হবে যে আল্লাহ জানি না কিভাবে নামাজ পড়ছি, এই নামাজ পড়ছি উঠবস করছি নামাজ কবুল হবে না হবে না, মনের ভিতরে কি চাই? ভয় চাই। আর শুধু ভয় করে বসে থাকলে হবে না, যাতে করে কবুল হয় কবুলের উপযুক্ত হয় সেই রকম নামাজ আপনাকে পড়তে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওরা কি তারা যারা মদ খায় চুরি করে ব্যভিচার করে ইত্যাদি ইত্যাদি তারাই কি ভয় করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়া বিনতা সিদ্দিক ওয়ালাকিন্নাহুমুল লাযীনা ইয়াসুমুনা ওয়া ইসাল্লুন ওয়া ইতাসাদদাকুন ওয়া হুম ইয়াখাফুনা আন লা ইউকবালা মিনহুম উলাইকাল লাযীনা ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ বলছেন যে ওই লোকরা যারা ইবাদত করে এবং মনে মনে ভয় রাখে হয়তো আল্লাহ কবুল করবেন না, তারাই কি? তারা ইসারিউনা ফিল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করে, ভালো কাজে প্রতিযোগিতা করে। আবুল বাশার করছে, হিলাল বলছে আমি কেন করব না, হিলাল করছে তখন নাসিম বলছে আমি কেন করব না, নাসিম করছে তখন রহিম বলছে আমি কেন করব না, কি প্রতিযোগিতা! তারা দ্রুততা করে, প্রতিযোগিতা করে, এক অপরের বেশি করার চেষ্টা করে, এরাই হচ্ছে ইউসারেউন। তারা কারা? যারা এই করে তারা না, তা যারা ইবাদত করার পর এই আশঙ্কা করে যে আল্লাহ হয়তো কবুল করবেন না। আপনি যত ইবাদত করুন, যতই ইবাদত করুন না কেন, তা কিন্তু প্রয়োজনের তুলনায় খুব কম। আল্লাহ যথাযোগ্য ইবাদত আমরা করতে পারি? আল্লাহর অলিরা পারেন কিনা সন্দেহ, আল্লাহর অলিরা পারেন কিনা সন্দেহ। সুতরাং আমরা কে? সুতরাং যতই আমরা করি আল্লাহর ইবাদত আমরা ঠিক মতো করতে পারি না। আর এটাও জেনে রাখবেন যে আমরা যে ইবাদত করি সেই ইবাদত কিন্তু জান্নাতের মূল্য নয়। হবে না, না না, কোথায়? কেউ তার আমলের বলে জান্নাত যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলা আহাদান লা ইয়াদখুলা আহাদান আমালুহুল জান্নাহ, কেউ তার আমল তাকে কি কারো আমল তাকে বেহেস্তে নিয়ে যেতে পারবে না। সাহাবারা বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি নিজের আমলের বলে জান্নাত যেতে পারবেন না? আল্লাহ রাসূলের মতো আমল কারা আছে? আল্লাহ আকবার, কত আমল আল্লাহ রাসূলের, কত আমল, সব থেকে বড় আমল। তো আপনি আপনার আমলের বলে জান্নাত যেতে পারবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর রহমত না হলে আমিও জান্নাত যেতে পারবো না। এই জন্য রহমত চাই, সেই রহমতের বলে জান্নাত যাওয়া যাবে, নচেত জান্নাত এমনি আমলের বলে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন, আমরা যে পরিমাণে ইবাদত করি আর যে পরিমাণে তার নিয়ামত ব্যবহার করি, নিয়ামত বেশি না ইবাদত বেশি? একবার হিসাব করে দেখুন না, আপনি আল্লাহ তাআলা কত নিয়ামতে বাস করছেন আর আল্লাহ তাআলা ইবাদতের জন্য কি করছেন আপনি? হ্যাঁ, কি করছেন? দুনিয়াদারি কাজ করছেন, আর হয়তো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছেন, তাই না? পাঁচ ওয়াক্তের নামাজে আপনি কি দেন? ২৪ ঘন্টার মধ্যে আপনি আল্লাহকে ক ঘন্টা দেন বলুন? সারাদিন যদি যতগুলো কাজ করেন এর মধ্যে যদি সবগুলোকে জুড়েন, এক ঘন্টা হবে? পাঁচ ওয়াক্তের নামাজ এক ঘন্টা হবে? কোন কোন মানুষ করতে পারে, কোরআন তেলাওয়াত করছে কিংবা যে কাজ দুনিয়ার জন্য করছে, সে তাতে নিয়ত ঠিক রাখলে পরে সেটা ইবাদত হবে। দুনিয়ার কাজ করলে যদি আপনি নিয়ত ঠিক রাখেন সেটা ইবাদত হবে না? হবে না। আপনি মনে করেন মেয়েরা ভাত রান্না করে, কষ্ট হয় না? ওদের কষ্ট বেশি হয়, ভাত রান্না করে খাওয়ার পরে রান্ধা, রান্ধার পরে খাওয়া, তাই না? খাওয়ার পর রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রান্ধা, সারা জীবনটা এমনি করেই বাঁধা মেয়েদের, তাদের কষ্ট হয়। তো কষ্ট না করে তাদের কি করতে হবে? নেকির আশা করতে হবে। প্রত্যেক কাজের পেছনে নেকি পাওয়া যায়, নেকির আশা করলে নেকি পাওয়া যায়। কি নিয়ত করতে হবে? যে আমি রান্না করছি, আমার স্বামী খাবে, আমার সন্তানরা খাবে, আল্লাহর ইবাদত করবে, তারা আল্লাহ তসবিহ করবে, আল্লাহর জন্য নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে। এই যে একটা সওয়াবের আশা যদি করে, খালাস, তার কি হয়ে যাবে? ইবাদত হবে। যারা রাস্তা সাফ করার কাজ করেন, রাস্তা সাফ করার কাজ ৫০০-৭০০ রিয়াল বেতনের বিনিময়ে করেন, তাই না? তারা যদি বেতন তো পাবেনই, কিন্তু খালি নিয়তটা যদি করেন যে আমি রাস্তা সাফ করছি মুসলমানদের জন্য, যাতে মুসলমানরা কষ্ট না পায়, মানুষের কষ্ট না পায়, তো তার স্বভাব হবে না? হবে না। হ্যাঁ, ইমানের শাখা কয়টা? ৭০-এর অধিক। সব থেকে বড় শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব থেকে ছোট শাখা? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ইমানের শাখা, আপনি নিজে কাজ করছেন, কিসের জন্য কাজ করছেন? নিজে টাকা পয়সা কামাবার জন্য, কিন্তু নিয়ত কি? যে আমি ইমানের একটা শাখা পালন করছি। আপনার সব হবে তার মতো হবে, জানেন, মুসার মায়ের মতো। মুসার মা নিজের সন্তানকে দুধ পান করিয়েছেন, উপরন্তু ফেরাউনের কাছ থেকে পারিশ্রমিক পেয়েছেন, তাই না? নিজের ছেলেকে দুধ পান করিয়েছেন, ওই যে কারো দুধ খেলেন না মুসা। তারপরে শেষকালে তার বোন বলল, আমি এক মহিলার কথা জানি, তার দুধ খাবে। এসব আল্লাহর পক্ষ থেকে। তো নিজের ছেলেকে দুধ পান করিয়েও হ্যাঁ ফেরাউনের কাছ থেকে পারিশ্রমিক পেয়েছেন, তেমনি আপনি নিজের কাজ করতে গিয়ে আল্লাহর কাছ থেকে কি পাবেন? বদলা পাবেন। যখনই আপনি চাষ করছেন, চাষের মাধ্যমে কত বান্দা খাবে, আল্লাহ আমার সওয়াব দেবে। যারা ব্যবসা করছে, ব্যবসার মাধ্যমেও মানুষের উপকার করছি, সেরকম নিয়ত রাখলে পড়তে সওয়াব হবে। এই জন্য এইভাবে দুনিয়ার কাজকেও ইবাদতে পরিণত করা যায়। সুতরাং প্রত্যেক কাজের মধ্যে যতই আপনি কাজ করুন, যতই আপনি, কিন্তু নিয়ামতের, আল্লাহর নিয়ামতের তুলনায় কি ইবাদত হচ্ছে খুবই কম। আপনি যদি বলেন ইবাদতের আমি নিজের ইবাদতের বিনিময়ে বেহেশতে যাব, হবে না। ইবাদত বেহেশতে যাওয়ার বিনিময় নয়, ইবাদত বেহেশতে যাওয়ার কারণ, তাই না? ওই আছে না হাদিস, কোরআনে আছে না, যে নুজুলাম বিমা কানু ইয়ামালুন, নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদেরকে জান্নাতে মেহমানদারি করানো হবে বিমা কানু, বে সাবাবিয়া বলে একে, যে আমল করত সেই আমল করার কারণে, বিনিময়ে নয়, কারণ বেতার বিনিময় কি আছে, কতটুকু আছে। সুতরাং আল্লাহ তাআলার ইবাদত করে কোন রকম একটা ওসিলা হয়ে গেলে, দেখেন ওসিলা কিন্তু পীর ধরা না, ওসিলা কি আমল, ওসিলা কোন রকম একটা ওসিলা হয়ে গেলে আল্লাহ তাআলা বেহেশত দেবেন। এইরকম একটা ওসিলা করে আপনি খবরদার ভাববেন না যে আমি নামাজ পড়ছি সুতরাং আমি বেহেশতে যাব, আর নামাজের বিনিময়ে বেহেশতে, না ঠিকই নামাজ বেহেশতে যাওয়ার কারণ, কিন্তু এটা নয় যে এটা বিনিময়, বুঝতেই পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রহমত ছাড়া তোমরা বেহেশতে যেতে পারবে না, এবং কি আমি নিজেও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। আমাদের প্রয়োজন আল্লাহর রহমত, আল্লাহর রহমত ভিক্ষা করা, আর আল্লাহর রহমত আমরা নামাজের ভিতরে ভিক্ষা করি না, কোথায় কোন জায়গাতে আল্লাহর কাছে রহমত চাই, হ্যাঁ কে বলবে আল্লাহর কাছে রহমত চাই কোন জায়গায় নামাজের ভিতরে, যে আল্লাহ তুমি আমাকে রহম করো, দুই সেজদার মাঝখানে যে দোয়া আমরা পড়ি, রুজি যেখানে চাই, রুজি বলেছিলাম না, রুজি চাওয়া আল্লাহর কাছে, রুজি আপনার রুজির দরকার, আপনি নামাজের ভিতরে চান কোথায় চাইবেন, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি, আল্লাহ রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়ত করো, ওয়াজবুরনি আমাকে সংশোধন করো, ওয়ারফানি আমাকে উঁচু করো, সব দোয়া এখানে দুষিতার মাঝে আছে, ওয়ারযুকনি আমাকে রুজি দাও, আল্লাহ নামাজের ভিতরে রহম চাওয়া হয়, রুজি চাওয়া হয়, হিদায়ত চাওয়া হয়, আর উন্নতি চাওয়া হয়। সুতরাং এই নামাজকে অবহেলা করা, অবজ্ঞা করা মোটেই উচিত না, প্রত্যেক মানুষের উচিত এই নামাজকে সুসুন্দর করতে, নামাজকে সজীব করতে, নামাজকে প্রাণবন্ত করতে, নামাজকে জীবন্ত করতে সচেষ্ট হওয়া। মৃত নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, জীবন্ত নামাজ চাই। সুতরাং নামাজ আপনাকে সেইভাবে পড়তে হবে। আবার শেষকালে ইবনুল কাইম জাউজির একটা কথা বলে আমাদের এই দর্শ শেষ করব, সেটা হলো এই, বলছেন হে সেই নামাজি যে তার দেহ নিয়ে নামাজে দণ্ডায়মান অথচ তার হৃদয় অনুপস্থিত, যেটুকু বন্দিগি তুমি করেছ তা তো বেহেস্তের মোহর হওয়ার জন্য যথেষ্ট নয়, যেটুকু বন্দিগি করেছ বেহেস্তের দাম হওয়া তো দূরের কথা, বেহেস্তের মোহর হওয়াও দূরের কথা, কি বলে বেহেস্তের মোহর করা যাবে না। আপনি যদি বেহেস্তের হুড়ি চান, হুড়ি কিনতে পারবেন, বেহেস্তের হুড় কিনতে পারবেন, হুড় তো কিনা দূরের কথা, বেহেস্তি হুড়ের মাথায় একটা সবুজ রঙের ওড়না থাকবে, সবুজ রঙের ওড়না থাকবে, স্বর্ণ তারপরে মনে মুক্তা খচিত ওড়না থাকবে, সেই ওড়না যদি বলেন আল্লাহ আমি এই ওড়নাটা কিনতে চাই, তো দুনিয়ার বুকে যত সম্পদ আছে, পেট্রোল, সোনা, রূপা, লোহা, তামা, চাঁদি, যত রকমের আছে, যত রকমের আছে, ডায়মন্ড, হীরে যা আছে, সব বিক্রি করে দিয়েও একখানা ওড়নার দাম পারবেন না আপনি কিনতে, বুঝতে পারলেন? তো মোহর, মোহর বলা যাবে যে ভাই যেটুকু রাজি হওয়া, মোহর তো অল্প হয় তাই না, এক জোড়া জুতো দিলেও মোহর হয়ে যায়, কোরআন শিখিয়ে দিলেও মোহর হয়ে যায়। সুতরাং জান্নাতে হুড়ি পেতে হলে তার যে আপনি দাম করবেন সেটা নয়, পারবেন না আপনি। উনি বলছেন যে যে তুমি যেটুকু ইবাদত করেছ, যেটুকু বন্দিগি করছো তা বেহেস্তের মোহর হওয়ার জন্য যথেষ্ট নয়, বেহেস্তের মূল্য হওয়া তো দূরের কথা। একবার একটি ইঁদুর একটা উট দেখে তাকে পছন্দ করল, পছন্দ করলো মানে ভালো লাগলো, উটকে ভালো লাগলো, কি বলে ইঁদুরকে ভালো লাগলো, কাকে, উটকে পছন্দ করলো, দিয়ে বলে দিল আই লাভ ইউ, যেমন হ্যাঁ লাল ফুল দিয়ে বলে ছেলে মেয়েরা, এ ইঁদুর বলল কাকে, উটকে, যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বন্ধু করতে চাই, সে তার লাগাম ধরে টান দিলে উটটি তার অনুসরণ করতে লাগলো, তার মানে মানে সম্মতি হয়ে গেল আর কি, ঠিক আছে ভালোবাসো আমিও ভালোবাসি, দিলাগাম ধরে টান দিয়েছে আর উটটা ইঁদুরের পেছনে পেছনে যাচ্ছে। অতঃপর যখন ইঁদুর নিজের ঘরের দরজায় এলো, ইঁদুর নিজের ঘরের দরজায় এলো, তখন থমকে দাঁড়িয়ে উট যেন তার ভাব জিভে বলতে লাগলো, প্রেম করতে হলে তুমি প্রেমিকের জন্য এমন ঘর প্রস্তুত করো যা তোমার প্রেমিকের জন্য উপযুক্ত। তোমার ঘর তো এই সরুর মতো ওই জায়গাটা, তুমি ঢুকবে কিন্তু আমি যাবো কোথায়? আমার সঙ্গে প্রেম করবে তো আমাকে রাখবে কোথায়? হ্যাঁ, এমন ঘর তৈরি করো যা তোমার প্রেমিকের জন্য উপযুক্ত, অথবা এমন প্রেমিক নির্বাচন করো যা তোমার ঘরের উপযুক্ত। তুমি ইঁদুর, তোমার ইঁদুরের মতো ইঁদুরের সাথে প্রেমিক প্রেম করো, তাহলে পরে সে তোমার ঘরে ঢুকতে পারবে। ইঁদুর হয়ে উটের সঙ্গে প্রেম হয় না, বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো যায় না, চাঁদে কোনদিন পৌঁছানো যায় না। এই উদাহরণ থেকে তুমি শিক্ষা নাও, হে নামাজি, এই উদাহরণ থেকে তুমি শিক্ষা নাও, আর এমন নামাজ পড়ো যা তোমার সেই বিশাল পরাক্রমশালী মাবুদের জন্য উপযুক্ত, নচেত এমন মাবুদ দেখো যে তোমার নামাজের উপযুক্ত। নামাজ যেমন সেরকম মাবুদ হোক, তো নামাজ আপনি পড়ছেন কার জন্য? বিশাল মাবুদের জন্য, আল্লাহু আকবরের জন্য। সেই আকবরের জন্য যদি সামান্য যত সামান্য নামাজ আপনি পড়তে আসছেন, তাও ঠকা ঠক ঠকা ঠক, যেন পায়ে স্প্রিং লাগানো আছে, হ্যাঁ হাতে স্প্রিং লাগানো আছে, পিঠ সোজা হয় না, হ্যাঁ সোজা হয়ে দাঁড়ানো যায় না, তাহলে সেই নামাজ আর কি হবে? উপযুক্ত নামাজ পড়ো। বুঝতেই পাচ্ছেন যে এই সকল উপদেশ যদি লোকে মেনে চলে, তাহলে ইনশাআল্লাহ নামাজের রূহ আসবে, নামাজ প্রতিষ্ঠা হবে, নামাজ কায়েম হবে। যে তিনটে দর্শে আমরা উপদেশগুলো বললাম, এই সমস্ত উপদেশ মানলে পরে নামাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা নামাজ ঠিকমতো পড়তে পারি। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালা, হে আল্লাহ তুমি আমাকে মুসল্লি বানাও নয়, কি বলেছিলেন? মুকিমাস সালাত বানাও, নামাজ কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। নিজের জন্য দোয়া করতে হয়, সন্তান সন্ততির জন্য দোয়া করতে হয়, এই জন্য চেষ্টা শুধু চেষ্টাই কাজে লাগবে না, বরং দোয়া করতে হবে, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ গো তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও, এবং আমার পরিবার বর্গকে, আমার সন্তান সন্ততিদেরকে নামাজ পড়ার তৌফিক দাও, তাদেরকে নামাজি বানাও। রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহ তুমি দোয়া কবুল করো। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।